Ja, Uzi, ja, warte. Ja, wo warten wir wieder? Ah, Mohsin, Mohsirin. ভারতে অনুর্বর অর্জিন হইতে হবে, 제 목숨을 염원하사 권정 야를 아냐매 부자라가 시부르부디 지라지만 비하진 제고고균이 이스가 떨다 죽어내고 죽더라 야만 아사진 제기로들게 아가 지나고 보셔라 এদিন তো কোনো কিছু নেই খেলোয়া জীব ওই দিন সত্যের ভেতরে দার হওয়া জীব এই পরিমাণ যদি মাল থাকে ওই দিন তাহলে তার কথা আর কি হওয়া জীব কোরবানি করবে প্রত্যেকটা ওয়াজিব কিছু না ওয়াজিব তো কিছু নেই ওয়াজিব বাক্য লাগে নিবার আচ্ছা যে কাল করলো যে আদর ওটা অভিযোগ বোধহয় কোনো জায়গায় দিকে আবু ইসু এক দুই করলো দুই এক করলো যে ওয়াদি আর দ্বিতীয় করলো যে সন্ন আন হু আন্না সন্ন আন হু জেনে কি আন্না সন্ন আন হু ইন্না আন্না আন্না আন্না হ্যাঁ সাবির মতো করলে জিনিস ইমাম কাবির বলছে আবু হানিফার অন্তর কোল ওয়াজি আন্না আলা কোল আমার কোন অনুযায়ী দেবেন ওয়াজি আলা কোল আবি ইসু মাম সুন্নত মাকাদ আর কাবেনের কিরবের সুন্নত মাকাদ আকাবা বাকারা বাদ মুশাইক ইখতিলাফ এসে জিকির কে বাদ মুশাইক ইখতিলাফ যে আবনের অনুত কে ওয়াজি আর সাবেন কে সুন্নত ইমাম সাগর অন্তর কে সুন্নত এটা আর সুন্নত যে দলিল কি বজ্র সুন্নত সুন্নত কা দলিল কাউলের সালাম মান আরাদা ইযহাব তুমতে বৈশক আরাদা করে কুরবানি করতে তরে ফল ফলা ইয়াকুত এখানে সত্য যে না আর না কাটে আপনি কে বাল কো না না কাটে আপনি না কোন কো খাই না চুলে কোনো অংশ কাটতে পারবো না না কোনো কোনো অংশ কষ্ট দিতে পারবো না এটা তিনি আত্মি হলে নকলি বেন আর ধরে নকলি হলে আত্মি বেন করতে যা কেউ কে ইউয়ের খুঁজে ইয়া আগর হোক ওয়াজি নকলি পালো তো ওয়াজি হোক তো তোর মুসাদি হোক জন্ম কে হলে ওয়াজির মুসাদি হলে ওয়াজি হন দরকার হালাকে মুসাদি হলে ওয়াজি আর কি ওয়াজি আন্না মা লাইক পরিধানে বিপদায় কেউ কে ওয়ের হালাক মুতাহির ও মুকিম মুতাহির নিয়ত হয় কে ওজাইল মালিয়া মালি এবাদত মালিয়া তো মালিয়া বাদত হচ্ছে যিনি মুসাবিরের যে হুকুম হুকুমের দিনে এক হুকুম আলাকে মুসাবিরের দিনে কে কদিন না লেহাজা মুসাবির দিন দিন না তাহলে এই যে কাজ হলো মুকুমের দিনে কদিন কে বলে লিআন্না আজকালা কাজ জাকাত যেরকম তার বিস্তৃত জাকাত যেরকম অজাবের মালিয়ার থেকে মুসাফিরেরও জাকাত বাজু মুখের রোগে সার আকাল আতিয়া কার মতন হয়ে গেল আতিয়া আতিয়ার থেকে রোজম মাসে আর যেরে কোরবানি বাজু হওয়ার আগে মুসলমান মদিনায় যাওয়ার পরে হুজুর পাকিস্তান দেখছেন যে রোজম মাসে তার একটা কিছু তো মুক্তি জগত একটা আতিরা বলা একটা দেশ আতিরা ছিল کیوں قربانی واجب ہے اطیع حکم ہم سے کرے اطیع جی رقم سنو فضل کرے قربانی کی واجب جو جرا وجوب کا دلیل اور علیہ السلام نے وجب فاعل لم يذح لم يذح لم يذح لا فلا يقربن من فلانا جنہیں جس کے تونگری حاصل ہو جس کا تونگری حاصل ہو قربانی نہیں کیا ہر کر جب لا یقربن جنہیں ہر کر کیا ہے حاضر نہ ہوگا اس گاہ کیا چھ دنوں ان کا مزہ نہ آ سکے چھ دنوں ادھر مزہ نہ آ سکے ہم اس کو ہاضا وہی یہ دونوں کی وہی نا لاجا لاکھ کو گہر وہی لائق نہیں ہوتا ہے گہر وادی کو طور پر اب تو یہ وقت تھا کیونکہ ادیا یہ قربت ہے منسوخ کیا جاتا ہے اس قربت اس کے وقت کو کیا ملاز ہے بولو نا ارے سارا برس تو روزہ رکھ جائے جیسے نا کن تو روزہ رکھ خاص کر کے رمضان سچ نا شاہ رمضان پہلے بتا دیے روزہ کے رمضان سے جی رکم وہ ماشے ساتھ خاص کرنے کر وقت ساتھ خاص کرنے کرنے جی رکم شاہ رمضان والی بجن تدر یہ قربانی کیا خاص کر تو تر وقت ساتھ نجائی لیکن بھائی واجب لہن نہ قرب دے ایک ایک قرب دے جزاق بھی لیا منصوب کے در اس قرب کی طرف اس کے وقت کو قرب تر وقت در قرب تر کی کی گئی سے اس طرح جو کاغلی امان اضحا ساری کے یوں زمین کو جو کیونکہ وہ اعلان کرتے ہیں وجوبیت کے ساتھ تار وقت ساتھ مقصد کے علاوہ کیا اوگتی کرے کہ بھائی لیکن جنرل عذابت کے اقتصاد کیا مل عذاب ہوئی نا عذابت اقتصاد سے دن نہیں اکیلا اشائیو لام یوجب لام یوجب اشائیو لام یوجب لام یوجب اشائیو لام یوجب لام یوجب قربانی چلے یہ تین دن بھی دن قربانی کرلے সেটা বক্তার সাথে গেলে ভাই আমি সব দিয়ে খুশি আমি করলাম না বল ধিয়া করব আগের জ্ঞান না লাগলো বক্তির একটু শ্বাস এত বক্তের সার কি রে ভাই একটু শ্বাস জানি ہوا بل وجود آر ایک کرو جدی وجود نہ ہو تلے ایک سا سے جو آر ایک موزاوے سا موزاوی لیر کرے وجود رہے آر وجود ایسا واجب رہے موزاوے سا موزاوی لیر کی وجود آر وجود ایسا کرے بھائی وجود وجود کے اچھائیو لام یو جی لام یو جی تا ایک سا سا سا سا کی وجود کے وجود ہوئی تے کرے واجب پرجن ہستے এই জন্য আমরা বলি যে কি করবো রেখে ভাই ওয়াজিব কথা বলছে একটা সাথে থাকে উজুদের থাকে দাদা উজুদ হইতে গেলে কোরবানি কি ওয়াজিব হইতে হবে একটা সাথে থাকে উজুদ রে আর উজুদ হইতে গেলে কি প্রয়োজন আছে ওয়াজিবের প্রয়োজন আছে দাদা কোরবানি করবে ওয়াজিব হ্যাঁ جی جی اول وجود اول مبدی الى الوجود পূজক মুফতি হয় কাদিকে نظر کرتے ہیں کس کے جنس کی طرف کہہ رہا نل آتا ہوں یہ تصویر اسباب ہے پہلے بولتے ہو ہم سے ادھر وجود ظاہر پھر جنس تب جن سے دیا ہوتا جنس جنس کا پھر جن سے اجیا پائتا ہوگا سب جو سیرتے তার উজুত হবে একটা করে তো সবে সাহেব দিলকুল মানি উজুত হইব তো এই কথা বলতেছেন জাহেরি জিনিসের দিকে নজর করে সে চায় তার চেয়ে উজুতকে আর উজুত হইতে গেলে তার চেয়ে উজুবের প্রয়োজন আছে আরে কাদিকে জিনিসের দিকে নজর করে কি বিদায় আমরা বলি কোরবানি কিনে ভাই হ্যাঁ হ্যাঁ আদারা আদায় করতে হবে শর্ত না বলে আদায় করতে হবে মুসাফির মতন ধন্য করবো জাকাত হারাক আমরা বলি যে মুসাফির জাকাত কেউ আছেন না বুঝিয়ে বলছি কেন এটা সরকারি আধারের সরকারি কিনে কে সাথে যে কত সরকারের সাথে এই শর্ত কার মধ্যে বলতো না মুসাফির যে আসবাব কো হাজির করনা মুশাক্কাতে মুসাফির পর কি আলাম ইহতেজার হুয়া না হাজির করনা উস আসবাব কো যে আসবাব করে হাজির করা মুসাফির জন্য কি বা কষ্ট কষ্ট কি রশি লাগব সরি লাগব ধরনে লাগব মাতা কেন আমি দিলে এমনি দিলে মাথা দিন দিলে এটা কার মতন ভাই জুমা জুমা যেরকম মুসলমানের বাজিব কতরকম মুসলমানের কিছু বাজি না ওই মান আলাদা ইউজাহা ওই যে আলাদা এর এখতিয়ারের মোকাবেলা না হয় আলাদা অর্থ কি কেন তোমার তার জন্য সমর্থিত হাত হাতের নখ কাটা না কাটা চুল না কাটা আর এরাধর তো কলদের মানা এরাধর তো কলদের কারণ মোলা তুমি এরাধা সীমা রুবিয়া সে কল তো করে ইচ্ছা করে কুরবানি করার তার জন্য এই কাজ না করা। منسوخ তাকে কোরবানি ওয়াজিব ইজাজ সাবিত করলো যে সাথে ভাই এক তালাব সহ এক তালাব দালায়ের সহ হুজুবিয়তকে সাবিত করেছে এক কোর দ্বিতীয় হুর হইতে হবে ঠিক না। আচ্ছা ইয়া মাকসুদ কি উযুক্ত হুজুবিয়তকে দেন না উজিবত মানে কেউ কেউ উজিবে মানে এক তোমাকে উজিবে মানে না এবার তো মানিনি মালিক এত রূপে মাল থাকতে হবে সত্যের হতে মালের নামিয়ে প্রয়োজন নাই বুঝলিও আবার হলে হল সত্য জাকাতের জন্য ঈদের দিনে চলুক মাল থাকলে চলে যতরূপ মাল থাকলে সত্যের হতে বাজি হয় অতরূপ মাল যদি ঈদের দিন থাকে তাহলে কি হবে কাজ মারবা বিশ সময়ে যিনি সত্যের ভেতরে বাইরে মধ্যে দিয়ে গেছে কে মন্দিরে ভাই হাজার বলে কেন কৌকে আচ্ছা আসেনি আচ্ছা کیونکہ حصول ہے وجود اس وقت اللہ بھیا نہ ہو سب کہہ رہے تھے کرنے وہ جو بھائی کوئی بول گا کو اللہ پور جی تھے مسلمان کے ہاتھ سے سیگار کچھ ارے سیگار کچھ موسم سی بک کیا ارے تو ایک گھاتا ہوگا ارے لالن پالن مالے بس یہ لاہے کو اس کے ساتھ تلے باپ سکتے لاہے کر لو تر باپ بس تر کی ہوئے باپ کی کر لو چھوٹے تلے بکتے کی کر لو کل بات کر لو کام آ گئے باپ نے مال تھے کر بنا دیا ہاں یہ کھو رہے ہوتا کام آ گئے سب کتے آج تو تھی لنگولا کے دیکھ سر گورو کی نینسا دے گائی نہیں کی بولو کی نینسا لنگولا کے دیکھ سر بکرا سب کے بھتے جانا سب چھوٹ بچار بلے کرنا ارت کی مون جی لہٰذا واجب ہو جائیں کہ غلامر فکر تھے کیا ارے غلام آسے غلامر فکر تھے مولا پرانی کے واجب نہ وہاں کہنا یہ جیوان ہوں جو دیو واجب ہے غلام کس وقت مولا پر غلام کے جانے سے سکتے سکتے ہیں وہاں کہنا لی سکیر مال ہے سکیر جن مال یوزحا عنہ ابو قربانی کرے گا اس کی طرف سے یوزحا یوزحی عنہ ابو قربانی کرے گا اس کی طرف اس کی باپ تو اس کی اس کی اسی نے اس کی ماں سے باپ سے وصیت کرے جائے کون ویکتی کو وسیع وسیعت آپ کو کہ کرو ان دن کے مذہب کا ابن ہاں اب یہ سرمنت کہ ابو یوسف ایون کار ابو حیا کالا محمد زبر شاہی رحمۃ اللہ جنہیں یوزاخی مان بابر قربانی کرو کار مال تھے کیا بابر مال تھے لا من مال سگیر سگیر مال تھے نا اور خراب یہ حال دی کیا چلا بھی سکتے ہیں ایک طرف کا کام ہوتا سب کے بہتر ہے بہتر ہے کو کار مال تھے کہ وہ نا سگیر مال تھے کہ وہ نا تو کو حضور قربانی سگیر مال تھے کہ وہ جیتو نا وکیلا لائے جزو تو دھیا کی مال سگیر کی کوئی بعد میں بہن کیا نہیں جائز قربانی کرنا سگیر کے مال سے ٹھیک کو جو تینوں کے کون کر دو ہے میں سر ادھر کون مل دے قربانی کے وہ کیوں تو نا وہ جو تو کار مال روپے جائز نہ لائے جزو وہ جن میں جائز ہونا جنرل کل بتا بس آدھا دن ہے رکھا دو لاکھ نہیں اکبر کیونکہ کل بہت آدھا ہوتا ہے ایرا کا ایک دھوم جوا وقت اپنے بھائی تو نہ کلا ایرا کا دھوم نہ ہوئی لیکن تو بہت جو دے گو نا یا لہو جمع ہوں اولا بہوم ہوں اتنا جب بکوا آج تل میں اتنے تھی یعنی ایہی دے جا وقت اپنے بھائی تو کرتا ہوئی اذا رکھتو پروبائیتو کرتو ہوئے اور صدقہ بعدہا ایفر قربانی بلا صدقہ کرے لیکن تتبونا بھائی ہر گوشتو رہے قربانی گوشتو کے فلا یجاز مال صغیر اول یہ تقبو نبل جائز نہیں ہے صغیر کی مال کو صغیر میں مال دیکھا پھرے بھائی نبل جائز نہ ہوتا بھی فلا یمکنو ایہ کل کل لہو بل سب بھی کہہ لیو کل ممکن نیا جن فی جستو نائی اور جن مجھے ہی چینو تو سب لکھا ہونے دیکھر بھائی سمباب نا وصلو اصلو بل اصلو ایو زحمین مالی صحیح ترین کو لیے قربانی کرے کس کی مال سے سگیر کی مال سے آسائے کل کو کار مال دیکھا قربان کرو ویا کل منو ما ام کنا کو سگیر ہے خیر جو شمبہ کھائے گا جنہیں اس سے جو ممکن ہو اور جب تاو بیما بکیا خرید کر لے اس کے مقابلہ میں ہم گستو بچیا کی گلو کافو کن لو گوشت بینی میں ایک کیا چھوٹا ایک نانگل کن لو زول کن لو جب باقی تاکے اصلا پتن کھوڑا اصلا پتن کن لو باقی گوشت را کار مقابلہ ملتے اصلا پتن مقابلہ ملتے پوشا لیتے بردو نا پوشا لیتے تین کھولا جائے دیو نا جی آوائی جبتا ہو کسی نا بیٹھا جائے گا ایمان وہ اس کی باقی آجو ماں باپ ماں باپ کے ماں باپ کو بھائی انتر ہو جائے نہیں جو انتبا حاصل کر دو جائے نہیں ایک دن کے لیے کیا تب کا انتبا حاصل کرتے پارے ایک بھی خرید کرتے پارے ہم کے لیے بھی کرے کی گلو سو گلو کی گلو میں چاہ گئے لگ چاہ گئے کی تھک بھو بھاتی کے بھی خرید ہوئے لے سات شکتہ سے شکتہ ہوئے جی دن باقی تھکے ایک دن سے بھی کی بھی نہیں کی گلو بھی کی گلو بھاتی کا انتبا حاصل ہوئے باقی تھکیا واجب نہ ہے تارپر باپر دیتے ہبے ایبارتر مسئلہ তার মাল থাকবে তার মাল থেকে আদায় করবো আর পরে মাল থেকে তার মাল আসার করলি কারণ ইয়ান কুল্লো বাজে মিনু یوز بھگوان کو لوگ حاضر مین ہوم سان دبے کیا جائے گا ہری کے جنت کا ایک ساتھ کو یا دبے کیا جائے گا ایک بکرا جس کو کو ساتھ کی جانب سے ساگر بک کے دلے کچھ بھیرا دھمبا پہلے کے بھائی ایک جن بین میں ایک ساتھ آج جدید گرو ہر مہیش ہر اور اوٹ ہر دلے ایک جن کجر سات جن کو کتگا دلے وقت اللہ تجوزہ کیا تو چاہیے تھا ہو کیا سے ایک اتا سے چاہیے تھا بنا قربانی کرا سات جن کو کتگا بکرا کے مہیش کے اوٹ کے جے کہنا سات تر دب کر لے ارا کا تو دم ایکتا دب کر لے ارا کا تو دم ایکتا دم کرتا دم پروائیتا پروائیتا کرا یہ گرو ہو ایکتا نا بھائی تو ارا یاوی سے کیلے بھائی قربو تو ارا کا تو دم ارا کا تو دم تو متعدد نا تو نے متعدد رو کو تکے نا دیتا ارا کا تو دم ایکتا نا دو جا রক্ত প্রবাহিত হয় এক না একাধি আর যেদিকে করবো এরাকাতে দাম না আরে করবো কি এরাকাতে দাম না গোষ্ঠান মুক্ত না আল্লাহ রাস্তা তো ইয়ার রক্ত প্রবাহিত করা তো এরাকাতে দাম একটা হইতেছিনি তো একজনের পক্ষ থেকে আর যাইবে না সাতজনের পক্ষ থেকে আর এরাকাতে দাম একটা না একাধি তাহলে একাধিক মানুষের পক্ষ থেকে আর যাইবে না সাতজনের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে আর যাইবে একাধিক মানুষের পক্ষ থেকে আর যাইবে تائرًا واحدًا لأن ذلك واحدة ألاك واحد ويكون بعض إذنه إلا أن تركناه بالأثر ما أهم نتشوف دي كيس كو حديث كي وجه سه إذنه كنو سادجنان فقط كي أجنا إيكي أتكو من الجيل جلو موهي جمن كامل كل مجد كتر مجد هو ما عربي أن جابر وي حديث جمن كو جابر رضي رضي رضي رضي لأنه قال نحن جنی مال سبلا سبلا سبلا بکرا تن سبا ہم نے نحر کیا جنی رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ساتھ گائی کو ساتھ کی جانب سے اور بندہ کو ساتھ کی جانب سے اور نصف فشا کندو نصف یہ نصف نہیں کتا ہے بابا کیا الاصل کیا باس جنہاں کیا کیا سنے بھائی ক্যাসের খেলার যদি কোন একটা মৌরব হয় কোন নস আছে নসটা কামিল মনে আসলে মৌরবের নসের হুকুমরা মাকসুসিত করবে মৌরবের বলছে না আর নরনগর সিনি ক্যাসের বয়ানের মধ্যে কাজ করতে কয়টা শর্ত একটা মন কি কি কর তাহলে মা বাকিটা কে ভাই তার আসল ব্যাপারে দেখব যেখানে নস হয়েছে নসর আমল করুন যেখানে নস পান ক্যাসের মাফে কারণ আমল হবে ওয়াতা জুজু দম সাত থেকে যায় যাচ্ছে পাঁচজন তিনজন ছয়ের নিচে যেন ছয় চার পাঁচ তিন সবের প্রতি আদায় ওয়াতা জুজু আন খামসতন সিত্তা মাসালা জায়েজ হ্যাঁ পাঁচ কি জানব সে কি জানব সে তিন কি জানব সে ذکر و محمد فی الاسلے اس کو ذکر کیا موضوع تر مقصود کے اندر جب نے لن و لما جائزہ من الصبر جب جائز ہے خاص سے تو ام من دونہ اولا تو ما دونہ سے بطور اولا ہے خاتر تکل جائزہ سے خاتر کاملی بطور اولا کیا سر بھائی اولا تجدہ من سمانہ آگر بکر تکل جی جائز ہونا جنہیں آگ زان بیل قیاس বাকার তৈরি ক্যাশকে স্যার ক্যাশের অনুযায়ী আগ্রহী কি হবে না যাই বুঝিনি আমল কার তুই ক্যাশকে স্যার আগদান বিল ক্যাশ আমল কার তুই ক্যাশকে স্যার ক্যাশের উপর আমল করে আগুন আগ জায়েজ হবে কেন কি মাল আগের মধ্যে কোনো নস কাজা ইদান সিগু আহাদিহি আকাল্লা মিন সবর লা তাজুজ আন কুল একজনের হিসাব যদি কি হয় আর পরে এক ব্যক্তি কম হয় তাহলে কারো কম হয় আরে সাতজনে মিলে দিল আর দুজনে মিলে একজন পাঁচজনের পাঁচ লাখ, দুইজনের মিলে এক লাখ, একটার মধ্যে সক্ষম হয়ে গেল না, একটা হিসাবের মধ্যে উৎপন্ন হয়ে গেল নি, একটা হিসাবের মধ্যে দম সক্ষম হয়ে গেল, বাকি পাঁচ হিসাবের মধ্যে করবো নি দুইজন বাদ করে নিল, একজনের এক হিসাব থেকে যদি কম হয় যে করুন, কেন একজনের করবার জন্য নষ্ট হয়েছে, সবাই কোরবানি কি নষ্ট হয়েছে, একজন কোরবানির মাথা বলো এখতিয়ার, একজনের পয়সা যদি হারাম হোক সবাই কোরবানি নষ্ট হয়ে যাবে, এই জন্যে যদি শরীরটার হালাল বলা শরীরটা না বলা না, নিজে একটা বুক বিক্রি নিয়ে নিচ্ছি, আমার কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়ার উদ্দেশ্য, বর্তমানে তোমার মধ্যে বলো এখতিয়ার বলে সাগর আমি বিশ্বাস করি, আমার আমি বিশ্বাস করি আমার পয়সাটা হালাল না, বলে সবই বর্ণনা করবো অভিভাবক তার সে যদি কোরবানি করে আহলে বাইতের হুকুম কি যোগ আদায় হয়ে যাবে, হাদিসের উত্তর বুঝিনি মুসলিম এই কথাটা আমার যে তফসির করছি হাদিসের যে ব্যাখ্যা করেছি এটা টাইট করি ঈদ হু টাইট করতে جو منقول ہے جو حدیث کہ ہر مسلمان کو ہر سال کے اندر ایک اظہار ہے ایک قربانی ایک تو تیرے بھائی آتی ہے لوکان پھولنا تو بھائی نسکائی نہیں نسکائی نہیں خجو تو نہیں آتا ہے تیزے میں لے کے قربانی دیتا ہے وہ تو حصہ ہی لے بھائی ہرے تین سارے تین نیا تیزے میں دیتا ہے تیرے کوئی سارے شاک نہ تیرے আর একটার বাইরে দিচ্ছে না, এটা গোস্ত দুজনে অর্ডার করে নিল না, তাহলে একজন হিসার মধ্যে হিসার মধ্যে কম বললো না ভাই, আকাল হইল না, আকাল আমি সব হইল না, সাড়ে তিন সাড়ে তিন আকাল সব আকাল আমি না সব হইল না ভাই। আরে সাতটা বাঘের মধ্যে প্রত্যেক বাঘে কি অনেক এক করতে হবে, কেন তো প্রত্যেক বাঘে বলছে তিন তিন আর একটা অর্ধ করবে, তাহলে এক হিসাবে এক হিসাবে কম পড়ছি নি, তাহলে এক হিসাব থেকে কম পড়া দ্বারা ইয়ান অর্থ হালা কইছে কি যে এক হিসাব থেকে যদি কম পড়ে তাহলে কারো কোরবানি হবে কইছে না, কিন্তু হ্যাঁ এক হিসাবে আল্লাহ হাজাভাবে যদি দেয় আর এক হিসাব থেকে কম হয় তাহলে এটা কী হবে না কোরবানি হবে না, আর তাবে হয়ে এলে হবে, যেন আলাদাভাবে যদি দুইজন মিলে এক হিসাব দিলে আলাদাভাবে না তাহলে তারা বন্টন করে অর্ধেক করে নিল না, তাহলে আলাদাভাবে মুস্তাকিলভাবে এক হিসাব থেকে কমিল না, এখানে দুইজনে মিললে রিজার্ভ সাত নাম মাথর তো মুস্তাক বুঝলি, তাহলে একজনের বন্ধ কত হলো সাড়ে তিন, তাহলে একটা অর্ধেক হয়ে গেল না, এক হিসাব থেকে কমিল না, কিন্তু মুস্তাকিলভাবে এক হিসাব থেকে কমিলে হবে না, তাহলে হইয়া রূপা মিনসাই নিয়ে একজন যদি প্রবালায় একজন যদি আসছে রূপা মিনসাই অনেক হুকুম আছে তা ভেবে কিন্তু মুস্তাকিল ভাবে যায় না, যেমন মাইকেল মেদি কোরআন শিখব না মুস্তাকিল ভাবে যায় না, হুজুর আবাস করে কন্ট্রোলাইজ করুন যে তাহলে তাহলে আমরা যে কেরাত পড়ি এটা আমি জানি মাসা শুনছি আমি যেটা বলতেছি আমি কোনো মন্ত্রী না আমাদের মাইকেল যে কোয়াজ মসজিদের মধ্যে কারি সাহেবরা পরে এটা কত রূপ যাই যাচ্ছে একটু বলতে হবে, হ্যাঁ হ্যাঁ যারা সালাতুল সবে হ্যাঁ ডক্টর গায়েদের তিন উসবু সাত ভাগের তিনবার তিন উসবু সাত ভাগের তিনবার যাদা নিস সবর যায় নিস সবুকা সাত ইসাকা নিস তাবে লাহু কোয়ার সালাসাকে তাবে হুকা তার রূপা মিল চাই বা এক যুজু মিল আসছে এক যুজু বেশ কমা যাদা লাগ শিল্প জন শিক্ষক আজকে শুরু করে কোরবানি দেওয়া যাই যাচ্ছে আরে কোরবানি দেওয়া শিক্ষক যাই যাচ্ছে তো বর্ণন করবো কে ভাই বাঘা দেয় না ওজন করে গোস্তরা বন্টন করবে কে সাথে ভাই জানো মজুর দেখলে ভাই জানি যে ভাগা জিনিস এটা বুদ্ধি জিনিস লাবিত সমূহ আজ সাফ আগার তসলিম করে আন্দাজা করকে আন্দাজা করকে অন্য ভাগা করে তসলিম করে আরে আন্দাজা করছে এই জায়গায় সমান হইব নাম দিলে একটা উপকার বেশ কম হইতে পারে একটা বেশি হইতে পারে কম হইতে পারে আন্দাজা করে বা বর্ণন করলে হবে না ওজন করে বর্ণন করতে হবে আরে বুঝেছি নিয়ে নিয়ে যায় দোকান কিসকে আন্দাজা করকে সমান সমান দুই দিন ছেলে কম বেশি ক্যাশের বা যাই এত ভালো ক্যাশ করতে ভাইয়ের মধ্যে তো এক দিন ছেলে যদি হয় সমান সমান দরকার পড়ে দুই দিন ছেলে জাদুদের সাথে বিক্রি করা ক্যাশের ভাই যাই যাচ্ছে যে কার পর যাই লাভ ইস্তারা বা কারা তো নিয়ে দিল ইয়া দেখা বিয়া নাফসি বুঝছে আলাদা ক্যাশ কবে কেন কোরবানি কেন বা কারা কম আমাদের আর কত রয়েছে জানোস নিশ্চয়